بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. وما منعهم أن تقبل منهم نفقاتهم إلا أنهم كفروا بالله وبرسوله ولا يأتون الصلاة إلا وهم كسالى ولا ينفقون إلا وهم كارهون. سورة توبة 54 نمبر آيات پڑھلام. আল্লাহ বলছেন, এদের আমল কবুল না হওয়ার বা কবুল হওয়ার পথে বাধা এতেই যে তারা আল্লাহর সাথে কুফরি করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুফরি করে। ওয়ালা ইয়াতুনাস সালাহ ইল্লা ওয়া হুম কুসালা, সালাতে আসে না তবে অলস, অলস হয়ে সালাত পড়তে আসে, কোনোরকম কোনোরকম আর কি। ইল্লা ওহুম কুসালা ওয়ালা ইউনফিকুনা ইল্লা ওহুম কারিহুন, আর আল্লাহর পথে ব্যয় যদি করে, সৎকা খায়রাত করে, তাহলে ঠেকায় পড়ে করে। কিছু মানুষ এরকম আছে না? এখানে উদ্দেশ্য হলো মুনাফিক। ইনশা আল্লাহ আমরা কি বলেন, আমরা তো মুনাফিক না, ঠিক না? ইনশাআল্লাহ আমরা সবাই মুসলিম, আমলে হয়তো ত্রুটি থাকতে পারে, আল্লাহ মাফ করুক, কিন্তু আমার যা মনে হয় আমি কেউ মুনাফিক না। নাস্তিক যদি হয় তাহলে সে মুনাফিক, ওই নাস্তিক খাকলাসের মতো। মুসলমানদের কাছে আসলে মুসলিম, আর ওদের কাছে গেলে অন্য। তো আমরা এরকম মুনাফিক না ইনশাআল্লাহ, আমরা সবাই মুসলিম। আল্লাহ বলছেন, ওয়ামা মানাআহুম আন তুকবালা মিনহুম নাফাকাতুহুম إلا أنهم كفروا بالله وبرسوله. এদের সাদাকা, এদের দান দক্ষিণা কবুল হওয়ার পথে বাধা এটাই যে তারা কুফরি করে আল্লাহর সাথে, আল্লাহ রাসূলের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাহ্যিক বলে মুসলিম কিন্তু মনে ইসলাম নাই, বাহ্যিক বলে মুমিন কিন্তু মনে ইমান নাই, কুফরি করে আল্লাহর সাথে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আর কি করে সালাতে আসলে অলস। আচ্ছা বলি, আলহামদুলিল্লাহ আমরা যারা এখানে আছি আমরা সবাই ইমান রাখি আল্লাহর উপর, ঠিক না? আমরা সবাই ইমান রাখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, কিন্তু কথা হলো আমাদের অনেকেরই, সবার না, অনেকেরই সালাতে ত্রুটি আছে। কাজে গেলে নিরলস, আর সালাতে যাওয়ার সময় অল্লাহ মুশকিল আছে কিনা? তো এই যে ত্রুটি, এটা কার গুণ? ভালো মুসলমানের গুণ না মুনাফিকের গুণ? এটা ছাড়তে হবে না ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন, ওয়ামা মানাআহুম আন তুকবালা মিনহুম নাফাকাতুহুম ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া বিরাসূলিহি ওয়ালা ইয়াতুনাস সালাতা ইল্লা ওয়াহুম কুসালা ওয়ালা ইউনফিকুনা ইল্লা ওয়াহুম কারিহুন। এদের সাদাকা কবুল না হওয়ার প্রতি বাধা নেই, তারা আল্লাহর সাথে কুফরি করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুফরি করে, আর সালাতে আসে ঠেকায় পড়ে, অলস, না আসলে মানুষ বলবে ও হচ্ছে কাফের অথবা ও হবে মুনাফিক, তাই ঠেকায় পড়ে আছে অলস। অন্যত্র রব্বুল আলামিন মুনাফিকদের গুণ উল্লেখ করেছেন, বলছেন, ان المنافقين يخادعون الله وهو خادعهم واذا قاموا الى الصلاه قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله الا قليلا مذبذبين بين ذلك لا اله الا هؤلاء ولا اله هؤلاء ومن يضلل الله فلن تجد له سبيلا. منافقرا الله কে দুঃখ দেয়, বলেন তো আল্লাহকে দুঃখ দিলে হবে? তোমার মনে সংবাদ জানেন আল্লাহ, কিন্তু তাদের কথা এরকম, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম। মুনাফিক আল্লাহকে ধোঁকা দেয় আর আল্লাহ তাদেরকে ঢিল দিচ্ছেন, তারা যেরকম ব্যবহার করছে এরকম আল্লাহ। ওয়া হুয়া খাদিউহুম, কারণ আল্লাহ তো সাথে সাথে পাকড়াও করে না, আল্লাহ ঢিল দেয় ঠিক না। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগিয়ানিহিম ইয়ামহুন, অন্যত্র বলেছেন সূরা বাকারা শুরুতে আল্লাহ পাক তাদেরকে অবকাশ দিচ্ছেন, ঢিল দিচ্ছেন তাদের কুফরিতে, তাদের অবাধ্যতায়, তারা যে আল্লাহর নাফরমানি করে এক্ষেত্রে আল্লাহ পাক তাদেরকে ঢিল দিচ্ছেন আর তারা অন্ধ হয়ে ঘুরছে। আল্লাহ ঢিল দেয়, যখন ধরে তখন আর ছাড়ে না। ইন্না বক্সা রব্বিকা লাশাদীদ, নিশ্চয় তোমার রবের পকড়াও কঠোর। সুবহানাল্লাহ। মুনাফিক আল্লাহকে ধোঁকা দেয়, আপনার কাছে এসে বলে আমি মুসলিম। ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিক যখন আপনার কাছে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে রব্বুল আলামিন বলেছেন, ইযা জাআকাল মুনাফিকুন, মুনাফিক যখন তোমার কাছে আসে, এসে বলে নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি সত্য সত্যই আল্লাহর রাসূল। কি বলেন, কথা সত্য কিনা? মুখে মিষ্টি ভাষা কিন্তু মনে হচ্ছে বিদ্বেষ, মুখে মুখে বলে সত্য আর মনে হচ্ছে অসত্য। মুনাফিক, হে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাছে যখন আসে তখন এসে বলে ইন্নাকা লা রাসূলুল্লাহ, নিশ্চয় নিশ্চয় আল্লাহর কসম তুমি আল্লাহর রাসূল। আল্লাহ কি বলছে? আল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূল, আল্লাহ জানেন আপনি হচ্ছেন তার রাসূল। কার রাসূল? আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহ জানে ইন্নাকা লা রাসূল, আপনি নিশ্চয়ই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ জানেন। কিন্তু মুনাফিকদের ক্ষেত্রে বলছেন আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা মিথ্যাবাদী। কোন ক্ষেত্রে মিথ্যাবাদী? আপনি যে আল্লাহ রাসূল একথা যে তারা সাক্ষ্য দিচ্ছে এটা মিথ্যা, মনে হচ্ছে একটা আর মুখে হচ্ছে আরেকটা। আমরা যদি আমাদের মনে একটা আর যদি মুখ দিয়ে বলি আরেকটা, হবে নাকি? আমরা এরকম যেন না হই, মুনাফিকদের মতো যেন না হই, শিয়াদের মতো যেন না হই। শিয়ারা তাদের একটা ধর্মনীতি আছে, এটা হলো তাকিয়া, সেম মুনাফিকদের মতো। আস্তাগফিরুল্লাহ, মনে রাখে একটা মুখে আরেকটা। তারা বলে যদি কেউ কারোর মধ্যে তাকিয়া না থাকে তাহলে সে মুসলিম না। ওদের কথা শয়তান, সেম মুনাফিক। আচ্ছা আসেন, আল্লাহ পাক বললেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাহ ক্বামু কুসালা, যখন সালাতে দাঁড়ায় তখন অলস হয়ে দাঁড়ায়। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনারা যখন সালাতে দাঁড়ান অলস হয়ে দাঁড়ান না নিরলস হয়ে উচ্চাহিতমী হয়ে? সালাত আদায়ে যদি উৎসাহ থাকে, আবেগ থাকে আর সে আবেগ নিয়ে যদি সালাত পড়েন, তাহলে এটা হলো মুসলমানের গুণ, এটা হলো নবীওয়ালা গুণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিদ্দিকিনদের গুণ, এটা হচ্ছে শহীদদের গুণ, এটা হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের গুণ, আল্লাহর ওলীদের গুণ। যদি আপনি সালাত আদায়ে আপনার মধ্যে অলসতা না থাকে, আপনার মধ্যে আবেগ থাকে, আগ্রহ থাকে, আমি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য সালাত আদায় করছি, তার মানে হচ্ছে আপনার মধ্যে নবীদের গুণ রয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ মুনাফিক যেন না হয়। অলসতা দূর করি, যাদের সালাতের ত্রুটি আছে এটা দূর করা উচিত। আজকে দেখেন যদি আপনার ডিউটি হয়, এই আজকে বৃষ্টি, বৃষ্টির দিন, বৃষ্টির রাত, যদি ফজরের পূর্বে আপনাকে বলা হয়, কেউ যদি বলে আপনি আসেন এখানে দুই ঘন্টা তিন ঘন্টা একটা কাজ করবেন, আপনাকে 100 রিয়াল দেওয়া হবে, অথবা 200 রিয়াল একটু বেশি, হ্যাঁ খামসুমিয়া। কি বলেন, আমরা যাবো না? আমিও যাবো, আপনিও যাবেন, কেউ বাদ দিবে নাকি? ফজরের আগে কিন্তু ফজরের সময় আসবে আল্লাহ মুশকিল, বলছে রাত্রি ঘুমিয়েছি কয়টায়, বারোটা উঠা যায় না, কয়টায় ঘুমিয়েছি, বলছে দুইটা পর্যন্ত ডিউটি তো উঠতে পারে না, সব নষ্ট করে দিল স্তপ্র, বারো ঘন্টা তেরো ঘন্টা ষোলো ঘন্টা ডিউটি করে কেউ কেউ আছে। আজকে আমাকে ওই আমাদের সেন্টারে যে মুরব্বী আছে মূল, উনি বললেন কেউ কেউ ওকে দুই শিফট ডিউটি করে, আমি যদি একটাই আট ঘন্টা ডিউটি করে, আর তার সাথীরা ওরা নাকি ডাবল ডিউটি করে ষোলো ঘন্টা ডিউটি করে। তিনি বললেন মুরব্বী আমাকে, আমার সাথে ওই যে তেহত্তর বছরের সুবহানাল্লাহ, দেখেন তো দুনিয়ার ডিউটি ষোলো ঘন্টা আর নিজের ডিউটি আল্লাহ কয়জন যে কয়জন যে নিজের ডিউটি করে আল্লাহ। আপনি যে পয়সা কামাই করছেন, পয়সা কামাই করলেন, ব্যাংক ব্যালেন্স রাখলেন, সম্পত্তি করলেন, আপনি যখন মারা যাবেন আপনার এইসব সম্পত্তি আপনার সাথে যাবে, কি যাবে আপনার সাথে? আপনার আমল করবে, ভালো করলে ভালো আর খারাপ করলে খারাপ, আস্তাগফিরুল্লাহ। যদি আপনি ভালো করেন তাহলে এর বদলা রব্বুল আলামিন আপনাকে দেবে, জান্নাত দিবে ইনশাআল্লাহ। আর যদি খারাপ করেন তাহলে তো মুশকিল, যদি আল্লাহ মাফ না করে, ঠিক না? আমরা মুসলমান, আমাদের বিশ্বাস, আমরা যেন এরকম না হই দুনিয়াকু ভাইরা, আমরা হলাম মুসলিম, আমরা দুনিয়াকুর না, দুনিয়াকুর হলো যে কাফের, দুনিয়াকুর হচ্ছে নাস্তিক, দুনিয়াকুর হচ্ছে মুনাফিক। মুসলিম দুনিয়াকুর না, দুনিয়া সাথে রেখে যায় চলে, দুনিয়া কামাই করে, ঠিক না? কিন্তু কামাই করে যেহেতু আল্লাহ পাক তাকে অনুমোদন দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন বলা হলো আইয়ুল কাসবি আতিয়াত, মানে সর্বোত্তম কামাই কোনটি হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমালুর রাজুলি বিয়াদিহি, যে কামাই বান্দা তার নিজ হাতে করে এটা হলো সর্বোত্তম কামাই। আপনারা কামাই করেন না মাশাআল্লাহ, আট ঘন্টা দশ ঘন্টা ডিউটি করো কোনো অসুবিধা নেই, হালাল কামাই, এক রিয়াল সারাদিন, হামসিন রিয়াল সারাদিন কামাই করে, ত্রিশ রিয়াল কথা বললাম, সবাই তো সমান না, সারাদিন সারাদিন কাজ করে ত্রিশ রিয়াল কামাই করেছেন, হালাল আলহামদুলিল্লাহ। আর যদি আপনি একদিনে কামাই করেন এক হাজার, কিন্তু বাস সত্যের সাথে মিথ্যার সংমিশ্রণ করে এক হাজার রিয়াল কামাই করেছেন, কি বলেন এটা হালাল হবে না হারাম? বুঝেন তো আপনারা, মাশাআল্লাহ, ইয়া তো বুঝি কিন্তু বাস্তবায়ন করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলা হলো ইয়া রাসূলুল্লাহ আইয়ুল কাসবি আতিয়াত, সর্বোত্তম কামাই কোনটি, সবচেয়ে বেশি পবিত্র কামাই কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমালুর রাজুলি বিয়াদিহি, যে কামাই বান্দা তার নিজ হাতে করে, সুবহানাল্লাহ। আর বললেন ওয়াকুল্লু বাইইন মাকরুহ, ব্যবসা বাণিজ্য যেটা মানুষ ভালো পদ্ধতিতে হালাল পদ্ধতিতে করে ওইটা। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তুজ্জারু হুমুল ফুজ্জার, ব্যবসায়ীরা ফাজির অবাধ্য, আল্লাহ নাফরমান, তবে ইল্লা মান বাররা ওয়াত্তাকা ওয়াসাদাকা আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে যে সত্য বলে, যে সত্য বলে, মিথ্যার আশ্রয় নেয় না, সঠিকভাবে লেনদেন করে মামলা করে, সে কিন্তু ফাজির না, সে ইনশাআল্লাহ কালকে আমাদের দিন আল আমিন হিসাবে উঠবে। কথা বুঝছেন? আপনি কামাই করেন, আপনি যখন একজনের কাছে, এটা তো ওয়ার্কশপ, কিসের ওয়ার্কশপ, ওয়েল্ডিং, আপনি কামাই করলেন, আপনি একটা কিছু বানিয়ে দিলেন, আপনি জানেন এর মধ্যে ত্রুটি আছে, যে আপনার কাছ থেকে নিয়ে গেল ওইটা, অথবা আপনি কেন বাড়িতে বানালেন দরজা বানালেন বা এরকম চাকচিক করেন, আপনারা তো কাজ করেন এটা, হ্যাঁ আপনি জানেন এর মধ্যে একটা ত্রুটি আছে, বললেন দিয়ে দিই, হ্যাঁ আগে পয়সা নেই তারপরে দেখা যাক, এরকম কিছু মানুষ আছে কিনা, বলেন তো এটা জায়েজ? আচ্ছা, আমরা শুধু কফিলদের থেকে আমরা হক নিতে চাই, আমি যে তাকে হক দেব, আমার হক আদায়, আমি যখন হক আদায় করি তখন যদি ত্রুটি হয় ও কেন আমাকে হক দেয় না, এটা তার ভুল, কিন্তু আমি যদি তাকে তার হক না দিই তাহলে এটা কি ভুল হবে না? ভাইরা আমা, আমরা সবাই মুসলিম আলহামদুলিল্লাহ, আমরা যেন মুনাফিকদের মতো না হই। নেফাক দুই রকম, একটা হলো বিশ্বাসগত মুনাফিকি, আর আরেকটা হলো আমলি মুনাফিকি। বিশ্বাসগত মুনাফিকি কোনটা? মনে ঈমান নাই কিন্তু মুখ দিয়ে বলছে আমি মুমিন, আমি মুসলিম, এটা হলো বিশ্বাসগত মুনাফিকি। বুঝতে পেরেছেন? আর আরেকটা হলো আমলি মুনাফিকি। আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান খালিসা, যার মধ্যে চারটি গুণ থাকবে সে একদম কট্টর মুনাফিক, মানে এটা হলো আমলি মুনাফিক। যদি কারোর মধ্যে এই চার গুণের একটি পাওয়া যায় তাহলে তার মধ্যে চার স্বভাবের এক স্বভাব অথবা চার গুণের এক গুণ, চার ভাগের এক ভাগ মুনাফিকি পাওয়া গেল। আল্লাহ আমাদের সকলের হেফাজত করুন। তো আলহামদুলিল্লাহ আমরা এখানে যারা আছি ইনশাআল্লাহ বিশ্বাসগত মুনাফিকি আমাদের মধ্যে নাই, ঠিক আছে না? আমরা সবাই বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা বলি কি না? মন থেকে না, শুধু মুখ দিয়ে? আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই, আল্লাহ একা, তার কোনো শরীক নাই। সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। বিশ্বাস আছে আমাদের? ইনশাআল্লাহ আমাদের মধ্যে বিশ্বাসগত মুনাফিক নাই। যাও তুমি কবুল করো। আমিন। আমলি মুনাফিক থাকতে পারে, আমলি রেফাক থাকতে হবে, থাকতে পারে। তো এইটা আমাদেরকে দূর করতে হবে, যেন আমাদের মধ্যে আমলি মুনাফিক যেন না থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আমলি মুনাফিক চারটা, কথা বললে মিথ্যা বলে, কথা বললে মিথ্যা বলে, আমরা সবাই জানি না এটা, কিন্তু দুনিয়া কামাই করার জন্য মিথ্যা বলছে। আস্তাগফিরুল্লাহ আযীম। কেউ কেউ আছে ব্যবসায়ী, গেলেন তার কাছে যেমন একটা কাপড় কিনতে অথবা একটা টর্চ লাইট অথবা একটা কিছু, আপনাকে যখন কথা বলে বলে আমি আপনাকে একদম সস্তা রেট দিচ্ছি, আপনার জন্য এটা এরকম বলে বলে আপনার জন্য। আচ্ছা, যারাই তার কাছে যায় সবারকে সবাইকেই বলে আপনার জন্য, আচ্ছা কিছু এরকম বলা ঠিক হবে? আচ্ছা, এবারে বলল কত দাম? 20 টাকা। 20 রিয়াল। ও বলছে না 15 রিয়াল। সে বলছে এরকম দাম বললেন, এটা তো আমি কিনা, আমার কিনাই পড়েনি ভাই, করে কিনা। অথচ আস্তাগফিরুল্লাহ আযীম, সে মৃত্যু এরকম মানুষ দেখেন, 2 রিয়াল 3 রিয়াল। সে তো হয়তো মনে মনে ভাবছে আমার কাছে যদি দৈনিক 50 জন কাস্টমার আছে, 50 জন থেকে 50 রিয়াল যদি নিতে পারে এরকম না, মিথ্যা বলে আছে না দোকানদার? ভয় করতে হবে আল্লাহকে, খবর না, ধোকাবাজি করবেন না, মিথ্যা বলার কি প্রয়োজন আপনার? এমনি যদি মিথ্যা বলেন তবু ঠিক না, আবার ব্যবসার ক্ষেত্রে মানুষকে ধোকা দিচ্ছেন। 15 রিয়াল তুমি দেবে না ওটা অসুবিধা নেই, বল আমি দিতে পারি না 15 রিয়াল, ঠিক না? না হয় না, কিন্তু আপনি কেন বলবেন যে আমার কিনাই পড়েনি এটা, অথচ কিনতে হয়তো 11 রিয়াল, হ্যাঁ আর 9 রিয়াল, এরকম আছে অনেক। কারণ সৌদিতে ব্যবসা বাণিজ্যে লাভ বেশি। আমি কিছু বুঝি তো, যদি আমি ব্যবসায়ী না, আমি বুঝি না, আমার কাছে আমার দর্শে কত সদস্য মানুষ আছে, যথেষ্ট ব্যবসায়ী মজুর, সবার সাথে আমি কথাবার্তা বলি, তাহলে তুমি আমাকে ঢুকাতে পারবে না, আমি বুঝি। আমি যখন কারো কাছে যাবো সে গেলে উস্তা আপনার জন্য তোমার উস্তা, আমি বলছি এটা ব্যবসা, এটা মাফি উস্তা, সত্য বল না মিথ্যা, ব্যবসা মাফি উস্তা। তুমি যদি নিজের মনে করে দাও এটা আরেক কথা, সব এখানে আমি তোমার কাছে আসলাম আমি একটা জিনিস প্রয়োগ করার জন্য, এখানে উস্তাদ কেন? আবার যদি সত্য বলে তাহলে ইনশাআল্লাহ মাফ, সত্য বলছে ঠিক নেই না, না ঠিক আছে, কিন্তু যদি মিথ্যা বলে, কেউ কেউ হয়তো সত্য থাকে, সত্য আর খারাপ না, কেউ কেউ আছে ওই একটা ছেলে আছে ওর উস্তাদ আপনার কাছ থেকে কিরকম আমি লাভ নেই, হ্যাঁ মিলা আমি তার ভিতরে সংবাদ জানি না, আমার নিজের ছাত্র ব্যবসায়ী, আমি গেলাম একটা জ্যাকেট কিনলাম অথবা একটা কাপড় বুঝতে পারছি কিছুদিন পূর্বে কিনেছি, সে বলছে উস্তাদ আমার কিনাই আমি আর তাকে কিছু বলি না, যেহেতু আমি তাকে বিশ্বাস করি, বুঝতে পারছেন? সে লাভ নিবে না যদি সে সত্য হয়, এই সত্য আমি বিশ্বাস বললাম কেন তুমি লাভ নেও, তাহলে খামসা দিয়া, আচ্ছা অন্যের কাছ থেকে দোষী আমার কাছে খামসা নেব, তবুও নেব, কোনো কোনো লোককে আমি এরকম চাপ দিয়ে দিয়ে আসি, হাবেন কোথা বুঝলেন? যাই হোক, আমরা যেন মিথ্যা না বলি, বলেন ইনশাআল্লাহ। আর ব্যবসার ক্ষেত্রে যদি মিথ্যা বলেন তাহলে কামাইটা করে দিলেন হারাম, আস্তাগফিরুল্লাহ, কামাইটা করে দিলেন কি হারাম। ইদা হাদাথা কাযাব, কথা বললে মিথ্যা। আরেকটা জিনিস, ইদা তুমিনা খানা, আমানত যদি রাখা হয় তাহলে খিয়ানত করে, নিজের টাকা পয়সার চেয়েও আমাদেরকে গুরুত্ব দেওয়া উচিত অন্যের আমানতকে, ঠিক কিনা? আমার যদি ক্ষতি হয়ে যায় আমি অসুবিধা নেই, আল্লাহ আমাকে দেবে, কিন্তু আরেকজনের ক্ষতি করে আমানতের খেয়ানত করে আমি ইয়ে করলাম, কি অবস্থা হবে, কি জবাব দেবেন আল্লাহর কাছে? আমানতের খেয়ানত করবেন না। কখনো কখনো এরকম হয়, যেমন আপনি আর আপনার একটা বন্ধু পরস্পরে লেনদেন হয়েছে, কেউ জানে না, একমাত্র আল্লাহ আর আপনি জানেন, এরকম করে কিনা? আমাদের মধ্যে এই দোষ আছে, এই জন্য সতর্ক করে দিচ্ছি। ও আপনার কাছ থেকে ঋণ নিয়েছে 2000 রিয়াল, কেউ জানে না, পরবর্তীতে আপনি বললেন না না তুমি তো আমার আমাকে 1000 রিয়াল দিয়েছ, 2000 না, এরকম হয় কিনা আমাদের মধ্যে? কি বলেন? যদি আপনি যান কোর্টে, সৌদি আরব কোর্টে, তারা বলবে সাক্ষী পেশ করবে, সাক্ষী নাই, তখন কি বলবে? যে দাবি করেছে তাকে বলা হবে তুমি সাক্ষী দাও, মানে সাক্ষী পেশ করো, তোমার সাক্ষী নাই, শেখ মাইনি গড, মানে সৌদ মাইনি, মানে আমার কাছে কোনো সাক্ষী নাই, ওকে বলা হবে তাহলে তুমি কসম খাও, ও তো আল্লাহর খৌফ নাই, ভয় নাই, ও কসম খেয়ে বলবে আমি দেইনি তাকে, আমি তার কাছ থেকে মাত্র 1000 রিয়াল নিয়েছি, এরকম আছে কিনা? কি বলেন? আমানতের খেয়ানত মুসলমানের গুণ হতে পারে? ভাইরা আমার, এসব বিষয়ে শুধু আপনিটা ঠিক করলে হবে না, এগুলো ঠিক করা দরকার, আমারও ঠিক করা দরকার। ব্যবসা করলেন বাণিজ্য, কফিলকে দেখিয়ে দিলেন আদা কুলু কিনা, হিসাব একদম 100% মজবুত, ঠিক না? আপনার লেখা পড়া তো সব ঠিকই আছে, কিন্তু ভিতরে যে রূপ ওইটা আপনি জানেন, সে কফিলও জানেন আর কেউ জানে না, এই দুষ্টা ধরবে কে? আপনি জানেন, আপনি ধরছেন, আর আপনার উপর যিনি রয়েছেন আল ওয়াকিল সুবহান হু তাআলা, আপনার জিম্মেদার যিনি তিনি জানেন, বলেন সুবহান আল্লাহ। তো এই যে বড়াই করলেন, লাভটা কি হবে দেখেন তো, আপনি গড়বড় করেছেন, কিরামান কাতিবিন নাই, ওরা কি লিখে নি? তো আমাদের খেয়ানত করবো না আমরা ইনশাআল্লাহ, তা না? আমলের ইসলাহ জরুরি, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও। আমিন। তুমি না হয় যদি সত্যিকার আপনি আমার উদ্ধার হন, আপনি যেমন কারো কাছ থেকে করজ নিয়েছেন, আপনি করজ নিয়েছেন এই উদ্দেশ্যে যে তার করজ আমি আবার ফিরিয়ে দেব, তার টাকা তার পয়সা আমি আবার ফিরিয়ে দেব, যদি আপনার নিয়ত ভালো হয় আল্লাহ পাক আপনাকে তৌফিক দিবেন, আর তাকে আপনার তার থেকে যে ঋণ নিয়েছেন সে ঋণ পরিশোধ করার তৌফিক আল্লাহ পাক আপনাকে দান করবেন। যদি নিয়ত খালিস হয়, নিয়ত খালিস নাই আল্লাহ তৌফিক দিবেন, কোনো কোনো হাদিসে নেই। একটি ঘটনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে, এক ব্যক্তি বনী ইসরাঈল আমাদের পূর্ববর্তী লোকজন, এটা তিনি এক জায়গায় গেছেন, তো তার পয়সার পূর্ব, একজনকে গিয়ে বললেন ভাই আমার পয়সার প্রয়োজন, কিছু টাকা আপনি করজ দিন, 1000 দিনার। উনি তাকে বিশ্বাস করলেন, বললেন তাহলে একজন সাক্ষীর প্রয়োজন, সাক্ষীকে, সে বলছে আল্লাহ সাক্ষী, আর কেউ নাই সাক্ষী, কারণ এখানকার মানুষ আমাকে চিনে না, কে সাক্ষ্য দিবে? তাহলে একজন অভিভাবক গ্রান্টার, সে বলছে হ্যাঁ দা আসল ও কি উনি সুবহান আল্লাহ, আসল জিম্মেদার কে? দুটোটাই, সাক্ষীও আল্লাহ জিম্মেদারও আল্লাহ। ওই লোকটি নিয়ে গেছে পয়সা 1000 দিনার, সব দিনার পর্যন্ত স্বর্ণ মুদ্রা নিয়ে গেছে। যেদিন আসবে, মানে সময় আছে যে অমুক দিন আপনি আসবেন আমার পয়সাটা এনে দিবেন, গেছেন ঘাটে অনেকক্ষণ যাবৎ অপেক্ষা, কোন নৌকা আর আসেনি, নাও নাই নৌকা। লাস্টে সে কি করলো, একটা কাষ্ঠ খুললো, কাঠের টুকরা খুদাই করে এরপর এর ভিতরে বড় পয়সা, সুবহানাল্লাহ পয়সা পড়লো, পরে এটা বন্ধ করে ছেড়ে দিল নৌকায়, না না ওই নদীতে ছেড়ে দিল। রবকে বললো ইয়া রব, আমি অমুকের কাছ থেকে 1000 দিনার নিয়ে এসেছিলাম কিন্তু এখন তো আমি যেতে পারছি না, আল্লাহ তোমার হাওলা করলাম, তুমি এটা তার পর্যন্ত পৌঁছিয়ে দাও। অন্যদিকে ওই ব্যক্তি, সেও নৌকার ঘাটে এসেছে, না কোথায় গেল রে, হ্যাঁ মনে মনে আর কি অপেক্ষা অত আসছে না, লাস্টে দেখে একটা কাষ্ঠখণ্ড ওখানে ভাসছে কাঠের টুকরা, বলছে আর কিছু যখন হলো না উনি যখন আসলো না তাহলে কাঠের টুকরা আসছে ওইটা নিয়ে যাই, ওইটা টুকরাই সুবহান আল্লাহ ওটা নিয়ে যাই, ওটা তুলে বলছে কমপক্ষে তো জ্বালানির ক্ষেত্রে ব্যবহার হবে, চুলে জ্বালাতে পারবো একটা কিছু তো করতে পারবো, ওটা নিয়ে যায় গেছে লাকড়ি কাটছে ঝন ঝন ঝন ঝন শব্দ বের হয়েছে সুবহান আল্লাহ, দেখে মজুদ না পয়সা, আবার এর ভিতরে লিখেছে হালকা চিঠি যে ভাই দেখো আমি আসতে পারিনি, দিলাম আল্লাহর কাছে উপর তো অক্ষুর করে তোমার কাছে তুমি নিয়ে যাবে, আল্লাহকে বলছে আল্লাহ তুমি তার দেনাটা তার পর্যন্ত পৌঁছিয়ে দাও, দেখলেন আমানতদারি, আল্লাহ আকবার। কিছুদিন পর ওই লোক তো পেয়ে গেছে আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ সব মধু, এই ব্যক্তি আবার গেছে তার বাড়িতে, ইয়ে বলছে ভাই দেখো সেদিন আসতে পারিনি নৌকা পাইনি, এখন নিয়ে এসছে পয়সা, এখন আবার পয়সা নিয়ে এসছে। ওই ব্যক্তি বললো দেখো তুমি রব্বুল আলামিনের উপর তওয়াক্কুল করে যে পয়সা পাঠিয়েছিলে ওই পয়সা আমার পর্যন্ত এসে পৌঁছে গেছে, আল্লাহু আকবার। আমার দাড়ি কাকে বলে দেখেন, সুবহানাল্লাহ যদি কেউ কারো কাছ থেকে ঋণ নেয় দেওয়ার উদ্দেশ্যে, আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঋণ রব্বুল আলামিন শোধ করার তৌফিক দেবেন। দেখেন লোকটি নিয়ে গেছে মজুর, বলছে ভাই আমি তোমার পয়সা পেয়ে গেছি তুমি এটা নেব, এটা হলো আমানত দারি। কি বলেন, ইনশাআল্লাহ আমরা আমানত দারি ঠিক রাখবো, আজকে শুধু আমি বললাম, যদি আমার মধ্যে যদি আমানত দারি না থাকে তাহলে মুশকিল। আপনি শুনলেন আপনার মধ্যে আমানত দারি না থাকলে তাহলে এটা একরকম হয় আর আমার গুণা হবে আরো বেশি, ঠিক না? ঠিক, আমার যদি ফজিলত বেশি হয় যেহেতু আমি হাদিস পৌঁছিয়েছি ফজিলত বেশি, আমল না করতে কিন্তু গুণাও বেশি। তাই আমি দোয়া করি আল্লাহ তুমি আমাকে আমানতদারি বা আমানতের দায়িত্ব পরিপূর্ণরূপে আদায় করার তৌফিক দাও। আল্লাহ আমার ভাইরা যারা উপস্থিত, আল্লাহ আমাদের সকলকে আমানতদারি এর দিকে খেয়াল করে আমানত নিয়মতান্ত্রিক আদায় করার তৌফিক দাও। ইয়া আল্লাহ আমাদেরকে দূতাবাদ দাও। আচ্ছা আরেকটা, ইলা ওয়াদা আখলাক, ওয়াদা করলে ওয়াদা খেলাফি করে, ওয়াদা করলে ওয়াদা খেলাফি, এটা হচ্ছে মুনাফিকের আলামত, এটা নিফাক আমলি। আগে বলেছি কি আমলি মুনাফিক, এই গেল তিনটা। আর আরেকটা শুনেন, বিস্তারিত আর বর্ণনা করতে নাই, সময় তো খারাপ হয়ে গেল, কত সময় লাগবে দশ মিনিট দিচ্ছি আধা ঘন্টার মতো, হ্যাঁ অনেক সময় খারাপ বসেন। আরেকটা হলো আমাদের সবারই প্রয়োজনীয়, এটা ইদা হাসামা ফাজা, যদি কারো সাথে বাকযুদ্ধ হয় খেসাম হয় কারোর সাথে কোথা কাটাকাটি হয় তখন সীমালঙ্ঘন করে, বুঝতে পারছেন? যদি লড়াই হয় সীমালঙ্ঘন করে, কথা কাটাকাটি হয় সীমালঙ্ঘন করে। যেমন এক ব্যক্তি আপনাকে বলেছে কুত্তা, আর তুই কুত্তা তোর বাপু কুত্তা, কি বলেন? সীমালঙ্ঘন হলো কিনা? কোথাও বলো না, উদাহরণ দিচ্ছি। আচ্ছা, একটা মানুষ আপনাকে দিল থাপ্পড় একটা, আপনি যদি দেন থাপ্পড় ভুজি, কি বলেন? জুলুম হবে কিনা? ওইটা খাস মাথা। আচ্ছা, সে এক কথা বলেছে, শুধু গালি না অন্য কিছু, আপনি পেছি পেছি বাঁচবেন। হ্যাঁ, এক কথাকে সামনে দেখে দশ কথা তাকে বলে দিচ্ছে, হয়তো আপনি বলছে আমি কম নাকি, হ্যাঁ আমি বেশি জানি সা, কিন্তু খেয়াল করেন, তোমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা খাসামা ফাজারা, যখন ঝগড়া করে তখন সীমালঙ্ঘন করে, তুমি এদের অন্তর্ভুক্ত হয় না। হয়তো পৃথিবীতে তোমার একটু সৌর্য বেশি, হয়তো শক্তি বেশি, তোমার একটু দাম বেশি, যার ফলে তুমি আরেকজনের উপর জুলুম করলে, কিন্তু রব্বুল আলামিন মওজুদ, ওয়ামা রব্বুকা বিযাল্লামিন লিল আবিদ, তোমার রব বান্দাদের উপর বিন্দুমাত্র জুলুম করে না। বলেন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসিতে, হাদিসে কুদসিতে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলম আলা নাফসি ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু, হে আমার বান্দাগণ, আমি আমার নিজের উপর জুলুমকে হারাম করেছি, আমি আমার নিজের উপর জুলুমকে হারাম করেছি, আর এই জুলুম হারাম এটা তোমাদের মধ্যেও সাব্যস্ত করলাম। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামান, অতএব ফালা তাযালামু, তোমরা একজন আরেকজনের উপর জুলুম করো, বুঝতে পেরেছেন? জুলুম জুলুম যায় না যায়? মাশাআল্লাহ। অনেকে আছে সুযোগ বুঝে, যেমন আপনি ওয়ার্কশপের মুদির, বাহ একটা কথা বললাম, যেহেতু তোমাদের এখানে আছি, তুমি মুদির সুযোগ পেয়ে আরেকজনকে আলাদা মিন্না মিন্না, কেউ কেউ আছে বেতন ওহে দুঃখ কাটে, এরকম কেউ কেউ আছে শুনেছি, জানি না আল্লাহ আলা আমার কাছে মাঝে মধ্যে পৌঁছা, আর কেউ কেউ আছে একটু বেশ বেশ বড়াই দেখা, বেশি বড়াই, আরে ভাই দেখো তুমি বড়াই কেন দেখা, তোমাকে যে আল্লাহ পজিশন দিয়েছে, তুমি যে পজিশন পেয়েছো এই পজিশনটা তোমাকে কে দিল? আল্লাহ দিয়েছে, তোমার কিছু আছে? ও যে তোমার সাথে আছে ওর সাথে তুমি নরম আচরণ করবে, খবরদার কখনো যেন জুলুম না করি, কথা বুঝলেন? খবরদার, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুলুম কিয়ামতের দিন অন্ধকার হবে, চতুর্দিকে শুধু দেখবে সে অন্ধকার অন্ধকার, যদি মানুষের উপর জুলুম করে। ভাইরা আমার, কোন মানুষের উপর জুলুম করতে নাই, মুসলিমের উপর জুলুম করতে নাই, কাফিরের উপর জুলুম করতে নাই, এমনকি জুলুম কোন একটা প্রাণীর উপরও করতে নাই, ঠিক না? ওটি কুত্তার উপরও জুলুম করতে পারবেন না, বিলাই বিড়ালের উপরও জুলুম করতে পারবেন না, যে কোনো একটা প্রাণী হোক। এবারে যদি আপনি একটা গরুর উপর জুলুম করেন, একটা উটের উপর জুলুম করেন, সেদিন দেখেছি একটা লোক দিয়েছে, দেখো ওই কোন এক জায়গায় ইন্ডিয়া বলার প্রয়োজন নেই, উঁট আর কি যে এলাকায় ইন্ডিয়া মরু অঞ্চল এখানে এত মাইর দিচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য রহমত, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে সমস্ত সৃষ্টির জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। হিসাব আসলে আলম শব্দ বলা হচ্ছে। তো সেদিন দেখলাম একটা হিন্দু বক্তব্য রাখছে, বলছে আল্লাহ পাক, ওই হিন্দু হিন্দু লিডার ইন্ডিয়া বলছে, এমন ব্যক্তি এই নবী, এমন ব্যক্তি তিনি শুধু তোমাদের জন্য রহমত না, ইনি আমাদের জন্য রহমত। সুবহানাল্লাহ, ওই হিন্দু বলছে, সে দলিল পেশ করছে, বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তোমাকে সমস্ত সারা আলম সমস্ত আলমের জন্য, আলম বুঝেন তো, হ্যাঁ মানে সমস্ত সৃষ্টির জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। সে বলে আগর তুম কেহতে হো কি ইয়ে তুমহারে নবী, মাই কহুঙ্গা ইয়ে হামারে লিয়ে নবী হ্যায়, ইয়ে মাই নাহি কহতা, মেরা রব নে কাহা হ্যায়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বাবারে বাবা, এত সুন্দর বক্তব্য বলার মতো না, সুবহানাল্লাহ। কিন্তু আমি মনে মনে ভাবলাম তুমি বক্তব্য তো ঠিকই আছে, কিন্তু নবীর উপর তুমি ইমান আনছো না, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রহমত, এই বিষয়ে সেন্টারে আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনারা সবাইকে আমি দাওয়াত দিচ্ছি সেন্টারের ক্লাসগুলিতে অংশগ্রহণ করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের চিত্র আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ তাআলা। বুঝতে পাচ্ছেন? সবাই দলে দলে সেন্টারে আসার চেষ্টা করবেন, যদি এখানে কোনো আসবে সব জায়গায়। আর আপনারা দাওয়াতি কাজ দাওয়াত দিবেন মানুষকে, ঘরে ঘরে যাবেন, কাজে যাবে। বুঝতে পাচ্ছেন? যদি আজকে আপনার হঠাৎ করে মৌত আছে বলেন তো আপনার টাকা পয়সা আপনার কাছে যাবে? যদি একটা নেক কাজ করেন ওইটা আপনার সাথে যাবে, আপনার সওয়াব আপনার সাথে যাবে, আপনার যাকাত আপনার সাথে যাবে, আপনার সিয়াম আপনার সাথে যাবে, আপনার কোরআন তিলাওয়াত আপনার সাথে যাবে, আপনার যিকির আল্লাহর যিকির আপনি বললেন সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহি আযীম এটা আপনার সাথে যাবে, আপনি যে দরুদ শরীফ পড়লেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এটা আপনার সাথে যাবে, আপনি যে ইস্তিগফার পাঠ করেছেন ওইটা আপনার সাথে যাবে, আপনি যে ফজরের সালাত পড়লেন ওইটা আপনার সাথে যাবে। কথা বুঝতে পেরেছেন? আপনার ফায়দা পক্ষান্তরে যদি আপনি ফজরের সালাত না পড়েন, যদি আপনার নামাজ ঠিক না থাকে, তাহলে আপনার সাথে আস্তাগফিরুল্লাহ আযীম আপনার গুনাহ যাবে, ঠিক কি না? পয়সা কই যাবে? ভাইরা আমার, আমি আপনাদের সকলকে ছোট ভাইদেরকে আদর করে বলছি, বড় যারা তারা খবরদার সালাত কখনো ছাড়তে, বুঝতে পারলেন? আকীদা তো ঠিক করবেন, সালাতটা ধরে রাখুন। সালাত ধরে রাখলে দুনিয়াতেও শান্তি, আখেরাতেও শান্তি, মনের শান্তি মজুদ। আল্লাহ আযীম, সালাতে যে শান্তি পাওয়া যায় অন্য কোন ইবাদতে সে শান্তি পাওয়া যায় না। বুঝতে পারছি? সালাতে যে শান্তি অন্য কোন ইবাদতে সে শান্তি পাওয়া যায়। সমস্ত ইবাদতের সমষ্টি। তো এই সালাতকে আপনার ধরে রাখবেন, ফজরের সময় রাখবেন, কি ঘুমাবেন না? ভাইরা আমার, ভয় করো আল্লাহ, খবরদার খবরদার ভয় করো, ভালো লোক হওয়ার চেষ্টা করো। হ্যাঁ, কেয়ামতের দিন, কাল কেয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের। সালাত যদি কামিয়াব, বাকি সব আমাদের কামিয়াব ইনশাআল্লাহ। আর সালাতে আটকা পড়লে সব থেকে আটকা পড়বে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা সবাই জানি কি জানি কি না হাদিস, কিন্তু আমল কেন নাই? ভাইরা আমার, সবসময় আমি সালাতের কথা লাস্টে কিছু না কিছু বলি। আমি বর্তমানে আমি যে মসজিদ নামাজ পড়ি আমার বাসার সামনে, এক কথা আরো দুই চারজন, এর পূর্বে যখন ঠান্ডা কাল ছিল মোটামুটি মনে হয় দুই কথার একটু বেশি, তাই নাকি? একটু বেশি ছিল। এখন যত সময় মানে রাত ছোট হচ্ছে তত জনসংখ্যা আরো কমছে। বলেন তো এটা কিসের আলামত? ইমান সবল হওয়ার আলামত না দুর্বল হওয়ার আলামত? বলেন তো। আর রাত যদি ছোট হয় অথবা দিন যদি ছোট হয়, আমাদের ডিউটিতে কমে হয়, দুনিয়া কামাই কমে হয়, তাহলে নিজের যে ডিউটি নিজের আমল ওইটা আপনার। আপনি টাকা পয়সা কামাই করবেন, দেখবেন আপনি মারা গেছেন, একটা কথা বললাম, আপনার আত্মীয় স্বজন মৌজুদ, আপনার ছেলে আছে তিনটা চারটা, আপনাকে দাফন করার আগে ওখানে লেগে যাবে কে কত নিবে না নিবে, এরকম হয় কিনা? এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, আইয়ুকুম মালু ওয়ারিসিহি আহাব্বু ইলাইহি মিন মালি, তোমাদের মধ্যে থেকে কে আছে যার কাছে তার নিজ সম্পদ থেকে তার উত্তরাধিকারীর সম্পদ বেশি প্রিয়? কে আছে? প্রশ্ন বুঝতে পেরেছেন? আপনার নিজ সম্পদ থেকে আপনার উত্তরাধিকারীর সম্পদ বেশি প্রিয়? বলেন তো, যদি হা না বলবেন তাহলে বুঝে গেলে আপনি বুঝে নিব। আপনার উত্তরাধিকারীর সম্পদ আপনার কাছে বেশি প্রিয় হয় না আপনার নিজ সম্পদ আপনার কাছে বেশি প্রিয় হয়? মমতাজ জিদ্দান। এবারে বলেন, আপনি যে দুনিয়া যে কামাই করবেন এই দুনিয়া আপনি এখানে রেখে যাবেন, দুনিয়ার সম্পত্তি এটা কে পাবে? আপনার উত্তরাধিকারী। আর আপনি যেটা রেখে যাবেন, আপনি যেটা আপনার জন্য রাখবেন, আপনার জন্য পেশ করবেন, সালাত সিয়াম হজ যাকাত সাদাকা ইত্যাদি, ওগুলো হচ্ছে আপনার সম্পদ। বলেন সুবহানাল্লাহ। আশা করি আমরা আমাদের ভবিষ্যৎ জিন্দগি সম্পর্কে সবাই সচেতন থাকবো। অনেকে মনে করে দুনিয়া হচ্ছে ভবিষ্যৎ জিন্দগি, এই শব্দটা আপনার পরিহার করবেন, দুনিয়া ভবিষ্যৎ না, ভবিষ্যৎ হচ্ছে কোনটা? এমনি আমরা হয়তো বলতে পারি ভবিষ্যৎ মৌজুদ দুনিয়ার জিন্দগি হিসাবে, কিন্তু এটা আসল ভবিষ্যৎ না, আসল ভবিষ্যৎ কোনটা? আমাদের তাই আল্লাহ বলেছেন, দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এই মানদার কোন তোমরা ভয় করো আল্লাহকে, আর তোমাদের সকলকেই খেয়াল করা উচিত আগামীকালের জন্য সে কি করছে। তো বলেন তো আগামীকাল বলতে আজকে কিবার শুক্রবার শনিবার নাকি না, কোন আগামীকাল সবাই বুঝেন তো, এটা আগামীকালের জন্য কি করছে, তার মানে কেয়ামতের জন্য। আল্লাহ তুমি আমাদেরকে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পাদন করো, তৌফিক আল্লাহ আমাদেরকে মাফ করো, আল্লাহ আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ যা আলোচনা করলাম এর উপর আমাকে এবং আমার শ্রোতাবৃন্দকে সকলকে আমাদের সকলকে আমল করার তৌফিক, ভুল ত্রুটি হলে আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সবসময় চলার তৌফিক, আমাদের সকলকে বেশি বেশি করে হালাল কমাই করার তৌফিক, আমাদের কমাইয়ের মধ্যে বরকত দাও। আল্লাহ আজকে এই মাহফিলের আয়োজন যারা করেছে আমার ছাত্ররা আর এই ওয়ার্কশপের লোকজন, আল্লাহ এদের সবাইকে তুমি নেক বদলা দাও। আল্লাহ এই যে বৃষ্টি হয়েছে এটা আমাদের জন্য উপকারী বৃষ্টি হিসেবে কবুল করো, আল্লাহ বৃষ্টি দান করো, রহমতের বৃষ্টি দান করো। আল্লাহ তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহাররু ইজাবাতাদ দুআ ইনদা নুজুলিল মাতর, বৃষ্টি যখন পড়ে ওই সময় তোমরা দোয়া কবুল হওয়ার জন্য অন্বেষণ থাকো, দোয়া কবুল হওয়ার অন্বেষণ থাকো, অর্থাৎ এখন বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির সময় আমরা এখানে জড়ো হয়েছি, আল্লাহ সংখ্যা যেভাবে হওয়ার সে সেরকম হয়নি, কিন্তু আল্লাহ আমরা যারা অংশগ্রহণ করেছি আজকের এই মাহফিলকে, আল্লাহ তুমি আমাদের এই আলোচনাকে এই মাহফিলকে কবুল মঞ্জুর করো, আল্লাহ আমাদের সকলকে পাঁচ বক্স সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত করো, তোমার নেক বান্দাদের অন্তর্ভুক্ত করো, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে নিজাত দাও, তোমার আযাব থেকে নিজাত দাও, আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস বাসী দাও, আল্লাহ আমাদেরকে নেক বানাও, আমাদের সন্তানদেরকে নেক, আল্লাহ আমাদের সকলের নিয়ত খালিস করো, আল্লাহ আমাদের সকলের নিয়ত খালিস করো, খালিস তোমার সন্তুষ্টি লাভের জন্য আমরা যেন জগতীয় ইবাদত সম্পাদন করতে পারি, আমাদের অন্তরকে পাক করো, আমাদের অন্তর থেকে মুদ্দিহানুভাব লুকসান তুমি দূর করে দাও, কিবির বিদ্বেষ হাসদ আয় আল্লাহ সব রকমের কলুষতা থেকে তুমি আমাদের অন্তরকে মুক্ত করো, আমাদের অন্তরকে পাক করো, আল্লাহুম্মা তাহহির কুলুবানা মিনান নিফাক ওয়া আমালানা মিনার রিয়া ওয়া আলসিনাতানা মিনাল কাযিব ওয়া আয়ুনানা মিনাল খিয়ানা ফাইন্নাকা তা'লামু খায়িনাতাল আয়ুন ওয়া তুখফিস সুদূর, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহীম। اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.